জানে তুমি ফেরি বনি গলা পরে পরে মো ঘরকু তুম বাট সরিলা ধারে জানে তুমি ফেরি বনি গলা পরে পরে মো ঘরকু তুম বাট সরিলা ধারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে জানে তুমি ফেরি বনি গলা পরে পরে মো ঘরকু তুম বাট সরিলা ধারে খটা খটা বরকলি কিয়ে আনি যাচিব মিঠা মিঠা সরপুড়ি মতে কিয়ে মাগিব সঞ্জ হেলে নই কুলে যিবা পাই কহিব তু রাজা মু রানী কিয়ে আউ লেখিব প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে জানে তুমি ফেরি বনি গলা পরে পরে মো ঘরকু তুম বাট সরিলা ধারে মিছ সব মিছ মিছ থিলা সেদিন ধোঁয়া ধোঁয়া লাগে আজি পিলা দিন সপন মাটি হাঁডি মাটি চুলি বরসারে ভিজিলা কাগজর ডঙ্গা মোর যাও যাও বুড়িলা প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে জানে তুমি ফেরি বনি গলা পরে পরে মো ঘরকু তুম বাট সরিলা ধারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে প্রিয়ারে।